যুবতী নূপুরের দিনি ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। রাজবতী নূপুরের দিনি ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না রিনি। রাজবতী নূপুরের দিনি ঝিনি ঝিনি, জীবনটাই আমি বলি উৎসব, এক মুঠো জল সার কলরব। জীবনটাই আমি বলি উৎসব, শুধু এক মুঠো জল সার কলরব। ভেবো না বেশি তো নেব না, মায়াপুরী মনে মোর এসো মায়াবিনী। রাজবতী নূপুরের দিনি ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না রিনি। রাজবতী নূপুরের দিনি ঝিনি ঝিনি, উড়ন্ত সময়ের সঙ্গে আমার নেই কো চুক্তি, তাই একটু থামার কোথাও থামার। উড়ন্ত সময়ের সঙ্গে আমার নেই কো চুক্তি, তাই একটু থামার কোথাও থামার। ভাবনার ভীরু ঘর ফেলে তাই খেয়ালের রাজপথে ছুটে যাই। ভাবনার ভীরু ঘর ফেলে তাই আমি খেয়ালের রাজপথে ছুটে যাই। ভেবো না বেশি তো নেব না, সোহাগিনী হয়ে সলীলা বিহারিণী। রাজবতী নূপুরের দিনি ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না রিনি। রাজবতী নূপুরের দিনি ঝিনি ঝিনি, ঝিনি ঝিনি ঝিনি।